أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله ما بعد ما در اقبون جانتے چاہیے سعودی عرب ریاض تھے کہ যে গরু দিয়ে যদি আকিকা দেওয়া হয় চলবে কি চলবে না, এবং কয়টা গরু দিতে হবে ছেলের জন্য মেয়ের জন্য। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলুল্লাহ। সম্মানিত বোন, আকিকা দিতে হবে ছাগল দিয়ে, এটাই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। ছেলে হলে দুটি ছাগল, মেয়ে হলে একটি ছাগল। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক হাদিসে এসেছে হাসান হোসেনের পক্ষ থেকে কাবাসান কাবাসা একটা একটা করে তিনি ছাগল যাবেহ করেছিলেন, আর আরেক হাদিসে এসেছে কাবাসেই নে কাবাসেই নে দুটি দুটি ছাগল। তবে স্পষ্ট আকিকার সংক্রান্ত যে কথা সেটা হলো আনিল গোলামে শাতান ও আনিল জারিয়া শাত, ছেলে হলে দুইটি ছাগল, মেয়ে হলে একটি ছাগল কোরবানি করতে হবে। এখন কথা হলো যে ছাগল ছাড়া অন্য পশু দিয়ে, যেমন উট গরু, এইগুলি দিয়ে আকিকা চলবে কিনা। বাইহাকিতে এ বিষয়ে একটা হাদিস রয়েছে, সেখানে বলা হয়েছে যে হ্যাঁ, কেউ যদি গরু উট দিয়ে কোরবানি দেয় সেটাও চলবে। তবে যেটা নিষেধ সেটি হলো আল ইশতিরাক ফিল আকিকা, অর্থাৎ আকিকার মধ্যে শরিকানা হওয়া। যেমন আমাদের দেশে কোরবানির সময় দেখা যায় যে একটা গরু কোরবানি করেন, কোরবানির একটা নাম দেন আর ছেলের জন্য দুইটা নাম দিয়ে দেন আকিকার। আকিকা এবং কোরবানি দুইটি একই পশুতে দেওয়া সহি হাদিস দ্বারা প্রমাণিত নয়, এবং এটা নবী করিম সাল্লামের স্পষ্ট হাদিসের খেলাফ। এজন্য রাজেহ গ্রহণযোগ্য কথা যেটা সেটা হলো আদা মুজাওয়াজের তশরিক ফিল আকিকা, আকিকায় শরিক হওয়া যাবে না। শরিক হওয়া মানে এই যে একটা গরু নিয়ে দুই তিনজনে শরিক করে দেয়া। তবে হানাফি মজহাবে এটা জায়েজ আছে, শাফি মজহাবের কেউ কেউ বলেছেন সেটা জায়েজ, কিন্তু জমহুর ওলামায়ে কেরামের নিকটে এটা সহি নয়। শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিনও এই কথা বলেছেন যে একটা গরু এবং ছাগলে, একটা গরু এবং উঁটে যেমন সাতজন অংশগ্রহণ করতে পারে, কিন্তু আকিকার মধ্যে এটা পারবে না। এখন কথা হলো যদি আপনি গরু দিয়ে আকিকা দেন তাহলে অবশ্যই পুরা হতে হবে, পরিপূর্ণ একটা হইতে হবে। যদি আকিকা দেন ছেলের জন্য তাহলে একটা পুরা গরু যদি আকিকা দেন জায়েজ। তবে আপনি যদি দুইটি গরু দেন ছেলের জন্য, যে দুইটি জান হতে হয়, এই জন্য দুইটি জান আপনি দিলেন আরো ভালো, আর মেয়ের জন্য একটা গরু দিলে সেটাও জায়েজ। এক কথায় জানের বদলে জান, যে আপনার আল্লাহ একটা সন্তান দিয়েছেন, আপনি এই জন্য একটা নফসকে আল্লাহর অস্তে ফিদিয়া দেবেন, এই জন্য পরিপূর্ণ একটা পশু হইতে হবে। তবে যদি গরু আপনি দেন, যদি একটা গরু দেন জায়েজ, আর যদি কেউ ছেলের জন্য যে দুইটি পশু আপনি একটা গরু একটা ছাগল দেন তাও জায়েজ, আর মেয়ের জন্য শুধু একটা গরু দেন সেটাও জায়েজ। তবে উত্তমের খেলাফ, অতি অতি অতি উত্তম হলো ছাগল দিয়ে আকিকা দেয়া। তবে হয়তো অনেকে যদি ভাবেন যে আমার একটা ছেলে হয়েছে অনেক লোকজন বেশি হবে, হ্যাঁ একটা গরু দেন একটা ছাগল দেন দুইটি জান হয়ে গেল, কোনো সমস্যা নেই। তবে আপনার জন্য আফদল হলো, উত্তম হলো এটাই, ছাগল দিয়ে আকিকে দেওয়া। হাজা আল্লাহ আলম বিসওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।